আর একটা কথা হচ্ছে যে নবীর পরিবার হচ্ছে তারা যারা নবী সাল্লামের বংশধর এবং তার স্ত্রী এবং তার চাচা চাচারাও চাচারাও আল্লাহর নবীর পরিবার ভুক্ত। এখন আমরা যদি মানে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে বিচার করি তাহলে পরিবার কাকে বলা যাবে আমরা বুঝতে পারব যে চাচা যেহেতু পরিবারের অন্তর্ভুক্ত, বিশেষ করে যখন যৌথ পরিবার থাকে তখন চাচা একই পরিবারে থাকে, সুতরাং চাচাও পরিবারের অন্তর্ভুক্ত হবে এবং চাচা আব্বাস এবং চাচা তো ভাই ইবনে আব্বাস চাচা এরা সবাই পরিবারের পরিবারভুক্ত হবে আর তারা হয়ে যাবেন আর মুহাম্মদ অন্তর্ভুক্ত। সুতরাং এরপর আমরা জানব যে বানু হাশেম ও বানু মুত্তালিব তার মানে হল যে আল্লাহ নবী সাল্লাম থেকে শুরু না, তার আগে থেকে শুরু, দাদা থেকে শুরু হল, দাদা থেকে যে সিলসিলা যে ধারাবাহিকতা বেশি বেরিয়ে এসেছে দাদা চাচাত ভাই এবং নিজের সমস্ত বংশধর এবং স্ত্রী স্ত্রীরাও সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারভুক্ত। কিন্তু ওরা মনে করে শিয়ারা মনে করে যে পরিবার আল্লাহর নবীর পরিবার মাত্র পাঁচজন, এই জন্য ওরা বলে পাঞ্চেতান, পাঞ্চেতান পাঁচ মানে পাঁচ আর তান মানে বডি দেহ বা ব্যক্তি, পাঁচ ব্যক্তি, এই পাঁচ ব্যক্তি কেবল নবীর পরিবার। পাঁচ ব্যক্তি কে কে? পাঁচ ব্যক্তি কে কে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেনি, তারপরে ফাতেমা, তারপরে আলী আর হাসানা হোসেন, ব্যাস পাঞ্চেতান। এই জন্য আমাদের দেশে অনেক ক্যালেন্ডার দেখবেন এই পাঞ্চেতানের সিলসিলা থেকে তারা ক্যালেন্ডার তৈরি করে, এই পাঞ্চেতানের মানে প্রচার। সুতরাং ওরা মনে করে শুধু পাঞ্চেতান কেন, কারণটা কি? কারণ হচ্ছে তারা বলছে যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এই আয়াতে ওয়াকারনা ফি বুয়ুতিকুম ওয়ালা তাবাররুজা তাবাররুজাল জাহেলিয়াতি আলা, হে নবীর পরিবাররা তোমরা ঘরে অবস্থান করো এবং পূর্ব জাহেলি যুগে মেয়েদের মতো নিজেদেরকে প্রদর্শন করিয়ে বেরিও না, ওয়াকিমনা সালাত নামাজ কায়েম করো, আকিমাজ যাকাত যাকাত প্রদান করো, এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, আল্লাহ চান তোমাদের পক্ষ থেকে বা তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে, তোমাদের ভিতরে যেন কোনো অপরিচ্ছন্নতা না থাকে, কোন অপবিত্রতা না থাকে, কারণ তোমার বংশ তোমাদের পরিবার হচ্ছে পবিত্র পরিবার। আহলুল বাইত, হে আহলে বাইত, হে আহলে বাইত, হে মুহাম্মদের পরিবার, ওয়ায়ুতাহিরাকুম তাহিরা, আর তোমাদেরকে বেশ ভালোভাবে পরিশুদ্ধ করবেন, পবিত্র করবেন, আর বাইরে পলায় পবিত্র পরিবার পবিত্র বংশধর। আর তার মানে ওরা বলছে যে কেবল মোহাম্মদ ফাতেমা আলী হাসান আর হোসেন। এর কারণ কি হল? কারণ হল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াত অবতীর্ণ হল তখন তিনি হাসান হোসেনকে ডেকে একটা চাদর বিছিয়ে থাকলেন, ফাতেমাকে থাকলেন, হাসানকে থাকলেন আর হোসেনকে থাকলেন, তারপরে বললেন যে এ হচ্ছে আমার পরিবার, হে আল্লাহ এ হচ্ছে আমার পরিবার, তিনি এই কয়েকজনকে মিলিয়ে কেবল আমার পরিবার বললেন, আর তার মানেই হল কি যে আর অন্য কেউ তার পরিবারের ভুক্ত নয়। তারা আরো বলে মানে আবিধানিক ভাবে যে আল্লাহ তাআলা বলছেন আন কুম, আন কুম শব্দটা হচ্ছে কুম লিঙ্গ, কুম মানে হচ্ছে কুম লিঙ্গ, পুংলিঙ্গ মানে মুজাক্কার যাকে বলে, মুয়ান্নাস নয়, মুয়ান্নাস মানে আনকুন্না হতো, তাই না? আনকুন্না নেই, শুধু আনকুম আছে, অর্থাৎ এখানে শুধু পুরুষ মানুষরা ঢুকবে, এখানে আল্লাহ নবীর স্ত্রীরা সামিল হবে না। তাই হয় তার পাশাপাশি কিভাবে ঢুকবে মহিলারা গেছে? এখানে তো শুধু পুংলিঙ্গ ব্যবহার করা হয়েছে, মোজাকা শব্দ ব্যবহার করলে যদি হয় শুধু পুরুষরা সামিল হয়, তার পাশাপাশি সামিল হবে কি করে? বলছি না, ওটা তো আল্লাহ নবীর খুব মানে সরাসরি বংশ, এছাড়া তো বংশ নেই আল্লাহ নবী, ফাতেমা থাকবে আর বাকি পুরুষরা থাকবে। কিন্তু আমরা বলি যে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার হলো সবাই, তার প্রমাণ আছে, তার প্রমাণ আমাদের কাছে আছে, সেটা পরে বলবো ইনশাআল্লাহ। এখন শুনুন যে আহলে পায়ের যাদেরকে আমরা মনে করি তাদের মর্যাদা কি, তাদের ফজিলত কি? প্রথমত কোরআনে বলা হয়েছে যে আহলে বায়াতকে আমি পবিত্র করব, কোরআনে বলা হয়েছে আহলে বায়াতকে আমি পবিত্র করব। আর পবিত্র বংশ তো সারা পৃথিবীর মধ্যে যদি কোনো বংশ পবিত্র থাকে তাহলে সেটা কার বংশ? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ। আরেকবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআনের আয়াত অবতীর্ণ হলো, ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিন ইলম فقل تعالى ونرعو أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله فلم نجعل لعنة الله على الكاذبين. যখন মুবাহালার আয়াত, মুবাহালা মানে কি? মুবাহালা হল যখন দুই দলের মাঝে ঝগড়া হবে শরীয়ত নিয়ে, আল্লাহ নিয়ে ঝগড়া হবে, তখন দলিলে যখন পারা যাবে না, পেরে উঠবে না, তখন মুবাহালা করতে হয়। মুবাহালা কি? যে আমি আমার সমস্ত পরিবারকে ডেকে নিয়ে এসে মুবাহালা করবো আল্লাহর কাছে, যে আল্লাহ যদি আমি সত্যবাদী হই তাহলে তুমি আমার প্রতিপক্ষকে আমার আগে ধ্বংস কর, আর আমার প্রতিপক্ষ তার সমস্ত পরিবারকে এক জায়গায় জড়ো করে